আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা অনুষ্ঠান ইসলামী অর্থনৈতিক আলোচনা এবং তার হালাল ও হারামের নানা দিক আমরা শিক্ষা গ্রহণ করছি, আমরা জানছি এবং আলোচনা করছি। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে দুনিয়ার এবং আখেরাতের পাথেয় সংগ্রহ করা তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আজকের যে বিষয় সেই বিষয় আগের বিষয়ের সাথে সম্পৃক্ত, তারই জের ধরে বাকি কথাগুলো বলবো, তা হচ্ছে অর্থ লালসা, অর্থের লোভ, ধনলোভ। মানুষ ধনের জন্য, মালের জন্য কতটা লোভ রাখতে পারে এবং সেই লোভের জন্য কী না করতে পারে, সে কথা আমরা আলোচনা করেছিলাম যে মানুষের প্রকৃতিটা আসলে ধনের দিকে বেশি। সব সময় মানুষ ধনী হতে চায়, আর ধনী হলে আরও ধনী হতে চায়, আর তার আরও ধনী হলে আরও ধনী হতে চায়, এটাই মানুষের প্রকৃতি। সে কথা আমাদেরকে শরীয়ত জানিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান হুমানি লা ইয়াশবাআন, দুটো লোভী কখনো পরিতৃপ্ত হয় না। দুটো লোভী এমন আছে যে কখনো পরিতৃপ্ত হয় না, তালিবু ইলমিন ওয়া তালিবু দুনিয়া। এক হচ্ছে ইলম অনুসন্ধানকারী, আর এক হচ্ছে দুনিয়ার অনুসন্ধানকারী। ইলম অনুসন্ধানকারী, ইসলামী জ্ঞান অনুসন্ধানকারী। আহা, যখন আপনি ইলম অনুসন্ধানে যাবেন, ইসলামী জ্ঞান চর্চা করবেন, আস্তে আস্তে আপনার লোভ বেড়ে যাবে, লোভ বেড়ে যাবে, আরো শিখবো, আরো শিখবো, আরো শিখবো, আরো জানবো, এরকম হয় না? হয় না। যাদের মনে ইসলামী জ্ঞানের পিপাসা আছে, তারা দেখবেন যত পড়ি তত মনে হয় কিছুই জানি না। এত পড়া পড়ি, মাদ্রাসায় 8 বছর 9 বছর 10 বছর ধরে পড়ার পরেও বাইরে অনেক বই পড়তে হয়, তবুও মনে হয় কিছুই জানি না। বিশাল সমুদ্র, এই সমুদ্রে যেন সন্তরণ করছি, শরীরে যেন কেবল শরীরটা ভিজেছে। ইসলামী জ্ঞান চর্চা আপনি যত করবেন, আল্লাহ তাআলা আপনার মাঝে তত লোভ বাড়িয়ে দেবেন। যদি এরকম মনে না হয়, তাহলে জানবেন আপনি প্রকৃতিস্থ নন, আপনার ভেতরে প্রকৃতি নেই। ইসলামী জ্ঞানের লোভ যদি না হয়, ইসলামী বই একটা পড়লেন আবার একটা পড়তে মনে হবে, এটাই হচ্ছে প্রকৃতি। আর দ্বিতীয় লোভীকে ধনলোভী, ধন পেল সে পরিতৃপ্ত হয় না, দুনিয়ার লোভ, টাকা পয়সার লোভ, গদির লোভ, পদমর্যাদা ইত্যাদির লোভ, দেখবেন সে তার লোভ আস্তে আস্তে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, সে কোনো দিন পরিতৃপ্ত হবে না। মানুষ যে ধন ভালোবাসে, এটা হচ্ছে তার প্রকৃতি, সে কথা সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই বলেছেন, তিনি সৃষ্টি করেছেন না? আর মানুষকে যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সে প্রকৃতির কথা কোরআনে কোনো কোনো জায়গাতে উল্লেখ করেছেন। মানুষের মন মন্দ প্রবণ, মানুষ হচ্ছে তরাপ্রিয়, তার মানে সবসময় ছটফট ছটফট করে, কোনো জিনিস পেতে ছটফট ছটফট করে, জলদি প্রবণ। মানুষ হচ্ছে খুবই কাতর, সামান্য দুঃখ এলে ভেঙে পড়ে, তাই না? এসব কথা বিভিন্ন জায়গাতে বলা হয়েছে। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মালকে কঠিন ভাবে ভালোবাসো, প্রাণ ভরে ভালোবাসো। সূরা ফাজরের 20 নম্বর আয়াত। সূরা আদিয়াতে 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, মানুষ মালের ভালোবাসাতে, ধনের ভালোবাসাতে কঠিন, কঠিন ভাবে, সম্পদের আসক্তিতে সে কঠিন, কঠিন ভাবে ভালোবাসে। ধনলোভের কোনো সীমা নেই, যত হয় তত বেশি পেতে আকাঙ্ক্ষী হয় মন। যার যত আছে সে তত আরও চায়, সদুপায়ে না পেলে অসৎ উপায়ে সে অবলম্বন করে, এ জগতে হায় সে বেশি চায়। আছে যার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি, কাঙ্গালের ধন চুরি করে হলেও রাজা নিজের ধন পিপাসা মেটাতে চায়। কিন্তু ধনলোভ অবশ্যই ভালো না, ধনলোভ মানব মনে অশান্তি আনে, সুখ নষ্ট করে দেয়। আর হিসাব কত লম্বা হয় সেটা আপনারা জানেন। সাধারণত গরিবদের থেকে 500 বছরের পথ, 500 বছরের সময় তাকে বেশি ব্যয় করতে হয় ধনের হিসাব দিতে, ধনের হিসাব দিতে, কি উপায়ে কামিয়েছ আর কোন পথে ব্যয় করেছ, হিসাব দাও খুঁটিনাটি, একটার পর একটা হিসাব দিতে দিতে দিতে দিতে মানুষ নাজেহাল পরেশান হয়ে যে 500 বছর কেটে যাবে, তার 500 বছর আগে কি হবে, গরিবেরা বেহেস্তে গিয়ে আরাম করবে। আসলেই গরিব হওয়া ভালো, তবে গরিব মানে হীনতা না, গরিব মানে নিচতা না, এমন গরিব হওয়া নয় যাতে মানুষ কষ্ট পায়, যাতে মানুষ হীন হয়ে যায়, যাতে মানুষ তার স্বভাবকে পরিবর্তন করে, এমন গরিবই ভালো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এমন গরিব থেকে বানাচ্ছে সে, তাই না? আল্লাহর নবী গরিব হতে চাননি, এমন গরিব তিনি বলেছেন আমাকে মিসকিনদের সঙ্গে হাসর করো, কিন্তু তার মানে এই নয় যে আমি গরিব হয়ে থাকবো, না। তিনি বলেছেন ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, তুমি ছাড়া আমি যেন কারো মুখাপেক্ষী না হই, কারো মুখাপেক্ষী হওয়াটাই হচ্ছে খারাপ। আপনি গরিব হন ঠিক আছেন, কিন্তু এমন গরিব যদি হন যে পরের কাছে হাত পাততে হয় তাহলে বিশাল মুশকিল। এমন গরিবিও ভালো না, আর এমন ধন ধনবত্তাও ভালো না যে ধনবত্তার ফলে আপনি হারাম পথে ধন কামাবেন, তারপরে আপনি জাকাত দেবেন না, তারপরে আবার আপনি আল্লাহর জিকির থেকে বিরত থাকবেন, না না এইসব করলে হবে না। তাহলে তার থেকে গরিব হওয়া ভালো, যাতে করে আপনার হিসাব লম্বা না হয়। রাজার রাজকোষ থাকে, কিন্তু রাজ মুকুট রাজাকে তার মাথা ব্যথা থেকে মুক্তি দিতে পারে না, যতই পয়সা থাক অর্থ থাক। আসলে কিন্তু টাকা পয়সাই সবকিছু না, আসলে ধন মালই বড় কথা নয়, তার থেকে বড় কথা হলো মনের সুখ ও সুস্বাস্থ্য। সুখের চেয়ে স্বস্তি ভালো, এই জন্যই জ্ঞানীরা অর্থ ব্যয় করে স্বাস্থ্য আনয়ন করেন, আর আহাম্মকরা স্বাস্থ্য ক্ষয় করে ধন আনয়ন করে, তাই না? পার্থক্য আছে, যারা জ্ঞানী তারা মাল ব্যয় করে সুস্বাস্থ্য কিভাবে থাকবে তার ব্যবস্থা করে, আর যারা বোকা তারা নিজের স্বাস্থ্য ক্ষয় করে ব্যয় করে কিভাবে ধন আসবে সেই চেষ্টা করে, দিন রাত ঘুমায় না, দরকার নেই ঘুমের দরকার নাই। আসলে হ্যাঁ ওভার টাইম আছে তো, হ্যাঁ ওভার টাইম আছে, বাস তারপরেও জাগতে হবে, সমস্যা নেই। আরে তোমার শরীর খারাপ হবে, এক পরপর দিনে না ঘুমাও রাতে না ঘুমাও, হ্যাঁ শরীর খারাপ হবে না, হবে না, সমস্যা নেই, তা ওভার টাইম আছে তো, ওভার টাইম এলে মনটা ফ্রি হয়ে যায়, তাতে ঘুম না এলে ক্ষতি হয় না, কিন্তু আসলে ক্ষতি হয়, আসলে তার স্বাস্থ্য নষ্ট হয়। একজন আলেম বলেছেন, যার জীবন অপেক্ষা তার মালধন অধিক প্রাধান্যযোগ্য সে একজন আহাম্মক, নিজের স্বাস্থ্য দেখলো না, জীবন দেখলো না, দেখলো মালধন, সে একজন আহাম্মক। যার মান সম্মান অপেক্ষা তার মালধন অধিক প্রাধান্যযোগ্য সে একজন নিকৃষ্ট। মালধন আমার চাই, মান যাক সম্মান যাক সমস্যা নেই, এই তোমার মান সম্মান একটা ব্যাপার আছে, হ্যাঁ এটা করবে, আমার মান সম্মান আছে, তোর মান সম্মান কি দরকার, আমার চাই আসলে টাকা, আমার মান সম্মানের দরকার নেই। এমন কাজ তুমি করবে আলেম হয়ে এ কাজ করবে, সমস্যা কি, টাকা হলে তো হলো, অনেক কাজ অনেক সময় করতে চায় না কিন্তু টাকা দিলে করবে, মান সম্মান তার কাছে প্রাধান্য নয়। প্রাধান্য কি, প্রাধান্য পায় ধন মাল, সে হচ্ছে নিকৃষ্ট। যার জাতি ও দেশ অপেক্ষা তার মালধন অধিক প্রাধান্যযোগ্য সে একজন সমাজ বিরোধী, যে নিজের সমাজকে চেনে না, নিজের জাতিকে চেনে না, নিজের দেশকে চেনে না, দেশের আইনকে ফাঁকি দিয়ে দেশের প্রশাসনকে ধোকা দিয়ে পয়সা কামাচ্ছে, দেশের বদনাম করছে, কিন্তু তার কাছে কি প্রাধান্য পায়, পয়সা প্রাধান্য পায়, সে হচ্ছে সমাজ বিরোধী। আর সমাজ বিরোধীরা দেখেন না কি ধনের জন্য কি করে বেড়াচ্ছে। আর যার ধর্ম অপেক্ষা তার মালধন অধিক প্রাধান্যযোগ্য, যার দিন অপেক্ষা তার কাছে টাকা পয়সা অধিক প্রাধান্যযোগ্য, দিন বিক্রি করে টাকা পয়সা করতে চায়, সে একজন এমন লোক যার হৃদয়কে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া জায়েজ। তার মানে কি, সে কোন লোক, কার হৃদয়কে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া জায়েজ, হ্যাঁ অমুসলিম কাফের হৃদয়, তাই না? তার মানে এ ব্যক্তি কাফের, যে অর্থের বিনিময়ে নিজের দিনকে পর্যন্ত বিক্রি করতে পারে, অর্থের জন্য যে দিন পরিবর্তন করতে পারে, হয় না, হয় না? অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, অনেকে কাদিয়ানি হয়ে যাচ্ছে, কিসের জন্য, পয়সার জন্য। সুতরাং যে ব্যক্তি তার দিনকে বিক্রি করে তার দিন নষ্ট হচ্ছে তা না খেয়াল করে অর্থ উপার্জন করে, সে হচ্ছে এমন লোক যার হৃদয়কে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া জায়েজ। কোনো মানুষের জন্য দুটি হাতে একসঙ্গে তিনটে ফুটবল ধরে রাখা সম্ভব না, হাত কটা, দুটো, তিনটে বল রাখতে পারবেন? তদনুরূপ একটি মানুষের ভিতরে সুস্বাস্থ্য ধন ও মানসিক শান্তি একই সঙ্গে আসতে পারে না। আপনি বলবেন আমি তিনটে একসঙ্গে চাই, অসম্ভব, ধনও চাই সুস্বাস্থ্যও চাই আর মানসিক শান্তি চাই, হতেই পারে না। ওই বল রাখার মতো, যেমন বল রাখা অসম্ভব তেমনি এই তিনটে জিনিস রাখা একসঙ্গে অসম্ভব। ধনলোভী, ধনী লোকের ধন তার স্বাস্থ্যের পক্ষে বড় শত্রু, অথচ ভালো স্বাস্থ্যের চেয়ে সম্পদ হচ্ছে বেশি মূল্যবান, কার কাছে, ওর কাছে, কিন্তু ভালো স্বাস্থ্য সম্পদের চেয়ে বেশি মূল্যবান, তাই না? আপনারা একটা বাক্য শুনেছেন কি, ধন যদি আপনার ধ্বংস হয় তাহলে কিছুই না, কিন্তু চরিত্র ধ্বংস হলে আপনার সব ধ্বংস, আর স্বাস্থ্য ধ্বংস হলে কিছু ধ্বংস, তাই না? হেলথ লস ইজ সামথিং লস, আর মানি লস ইজ নাথিং লস, আর ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। ধনলোভ ভালো না। প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না। অর্থ হলো উত্তম ভৃত্য, কিন্তু অর্থ হলো নষ্টকারী প্রভু। উত্তম ভৃত্য আবার নষ্টকারী প্রভু। অনেক সময় অর্থই অনর্থের মূল হয়, আপনার ধ্বংসের কারণই হয় অর্থ। অথচ অর্থই আবার আপনাকে বাঁচাতে পারে, উল্টো হতে পারে। আবার ওই অর্থই অনেক সময় বিপদ ডেকে আনে। অনেক সময় অতি লোভে তাঁতি ডোবে, ধন মালের রক্ষণাবেক্ষণ মনে দুশ্চিন্তা সৃষ্টি করে। আর এজন্যই একজন দরিদ্র লোক যত বেশি নিশ্চিন্ত, একজন রাজা তত বেশি উদ্বিগ্ন। একজন গরিব লোক সে আপনার রুটি খায়, ডাল রুটি খায়, চট করে শোয় আর ঘুমিয়ে যায়, তাই না? আর একজন বড় লোক চট করে ঘুম আসে, অনেককে ঘুমের ট্যাবলেট খেতে হয়। তার মাল ধনে দুশ্চিন্তা, তার হিসাব, তার কে মারছে, কে খেয়ে নিচ্ছে, কি নানা রকম সমস্যা। অতএব ধনী হয়ে ভয়ে ভয়ে বাস করার চেয়ে গরিব হয়ে নিরাপত্তায় বাস করা উত্তম। মন্দ সঞ্চয়কারীর লোভ ছয়টি, যখন আপনি জানবেন যে আপনার মনের ভিতরে মন্দের সঞ্চার হচ্ছে, আর সেই সঞ্চয়কারী লোভ হচ্ছে ছয়টি। এক হচ্ছে বিষয়াসক্তি, ধনের লোভ। দুই হচ্ছে নেতৃত্ব লোভ, পদের লোভ। তিন হচ্ছে যশ লোভ বা খ্যাতি লোভ। চার হচ্ছে উদর পরায়ণতা, সবসময় পেটের দিকে, যেদিকে পেটের বালাই সেদিকে আছে। পাঁচ হচ্ছে নিদ্রা বিলাসিতা, অতিরিক্ত ঘুম। আজান হয়ে গেল উঠবেন না, সকাল হয়ে গেল উঠবেন না, বেলা হয়ে গেল উঠবেন না, দিনেও ঘুম, দিবা নিদ্রা, শুলেই ঘুম আসে, খুব খারাপ জিনিস। আর ছয় হলো আরাম প্রিয়তা, কোনো মেহনতের কাজে আপনি নেই, চাকরি পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, এমন চাকরি পাচ্ছেন মেহনত আছে করবেন না। চাকরি না পাই সেও ভালো, চাকরি করবো না সেও ভালো, তবু মেহনতের কাজ করবো না। এতে নিশ্চয়ই আপনার মাঝে কি সৃষ্টি করবে? মন্দ সৃষ্টি করবে। অতিরিক্ত ধন সম্পদ মানুষের জন্য মন্দ বই কিছু না। ধনে আনে অহংকার, আর অহংকারে আনে পতন। দর্শক মন্ডলী, আমরা সামান্য বিরতির পর আপনাদের সামনে আবার আসছি, কাছে থাকুন, সাথে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, আবার আপনাদের সামনে এসে বাকি আলোচনা রাখছি ধনলোভের কথা। ধনলোভ ভালো না। প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না। অর্থ হলো উত্তম ভৃত্য, কিন্তু অর্থ হলো নষ্টকারী প্রভু। উত্তম ভৃত্য আবার নষ্টকারী প্রভু। অনেক সময় অর্থই অনর্থের মূল হয়, আপনার ধ্বংসের কারণই হয় অর্থ। অথচ অর্থই আবার আপনাকে বাঁচাতে পারে, উল্টো হতে পারে। আবার ওই অর্থই অনেক সময় বিপদ ডেকে আনে। অনেক সময় অতি লোভে তাঁতি ডোবে, ধন মালের রক্ষণাবেক্ষণ মনে দুশ্চিন্তা সৃষ্টি করে। আর এজন্যই একজন দরিদ্র লোক যত বেশি নিশ্চিন্ত, একজন রাজা তত বেশি উদ্বিগ্ন। একজন গরিব লোক সে আপনার রুটি খায়, ডাল রুটি খায়, চট করে শোয় আর ঘুমিয়ে যায়, তাই না? আর একজন বড় লোক চট করে ঘুম আসে, অনেককে ঘুমের ট্যাবলেট খেতে হয়। তার মাল ধনে দুশ্চিন্তা, তার হিসাব, তার কে মারছে, কে খেয়ে নিচ্ছে, কি নানা রকম সমস্যা। অতএব ধনী হয়ে ভয়ে ভয়ে বাস করার চেয়ে গরিব হয়ে নিরাপত্তায় বাস করা উত্তম। মন্দ সঞ্চয়কারীর লোভ ছয়টি, যখন আপনি জানবেন যে আপনার মনের ভিতরে মন্দের সঞ্চার হচ্ছে, আর সেই সঞ্চয়কারী লোভ হচ্ছে ছয়টি। এক হচ্ছে বিষয়াসক্তি, ধনের লোভ। দুই হচ্ছে নেতৃত্ব লোভ, পদের লোভ। তিন হচ্ছে যশ লোভ বা খ্যাতি লোভ। চার হচ্ছে উদর পরায়ণতা, সবসময় পেটের দিকে, যেদিকে পেটের বালাই সেদিকে আছে। পাঁচ হচ্ছে নিদ্রা বিলাসিতা, অতিরিক্ত ঘুম। আজান হয়ে গেল উঠবেন না, সকাল হয়ে গেল উঠবেন না, বেলা হয়ে গেল উঠবেন না, দিনেও ঘুম, দিবা নিদ্রা, শুলেই ঘুম আসে, খুব খারাপ জিনিস। আর ছয় হলো আরাম প্রিয়তা, কোনো মেহনতের কাজে আপনি নেই, চাকরি পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, এমন চাকরি পাচ্ছেন মেহনত আছে করবেন না। চাকরি না পাই সেও ভালো, চাকরি করবো না সেও ভালো, তবু মেহনতের কাজ করবো না। এতে নিশ্চয়ই আপনার মাঝে কি সৃষ্টি করবে? মন্দ সৃষ্টি করবে। অতিরিক্ত ধন সম্পদ মানুষের জন্য মন্দ বই কিছু না। ধনে আনে অহংকার, আর অহংকারে আনে পতন। কারুণ তার প্রকৃষ্ট প্রমাণ। কারুণের নাম শুনেছেন? কারুণের কেমন ধন ছিল? সেই ধন বলেছিল, আমি নিজের বুদ্ধি বলে কামিয়েছি। তারপর হতে হতে এমন অবস্থা হলো যে আল্লাহ তাআলা এই অহংকারের ফলে তাকে এমন ধসা ধসালেন যে তার ঘর বাড়ি টাকা পয়সা সহ সব চলে গেল। কিসের জন্য? অহংকারের জন্য। ধনে অহংকার আনে। তার জাতি তাকে বলেছিল, লা তাফরাহ, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারহিন, এই যে আত্মশ্লাঘাযুক্ত অহংকার তুমি করো না, এমন খুশি করো না যে খুশিতে অহংকার আছে। আল্লাহ তাআলা এমন খুশিকে পছন্দ করেন না, এমন অহংকারকে পছন্দ করেন না। কিন্তু মানলো না, যখন মানলো না, ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতে, একদম সহজ জগ জমক সহ যেন বেরিয়ে গেল আল্লাহ তাআলা, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার ঘরবাড়ি সহ আমি তাকে মাটিতে ধসিয়ে দিলাম। সুতরাং এমন গর্বকারী, এমন অহংকারী ধনীর পরিণাম এমনও হতে পারে। ধন মাল মানুষের জন্য ফিতনা, ধন মাল মানুষের মাঝে ফিতনা ও যুদ্ধ সৃষ্টি করে, এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির, এক গোষ্ঠীর সাথে অপর গোষ্ঠীর, এক দেশের সাথে অন্য দেশের লড়াই যেসব কারণে সংঘটিত হয় তার মধ্যে প্রধান কারণ হলো ধন। অন্য দেশ দূর দেশে গিয়ে যুদ্ধ করছে কিসের জন্য? নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, সম্পদ পাবো, সেখানকার সম্পদ আমি গ্রহণ করব। এই যে অর্থ লুলুপতা, অর্থলোভ, তাতে পেট্রোলের মাধ্যমেই হোক, খনিজ সম্পদের মাধ্যমেই হোক, সোনার মাধ্যমেই হোক, যে কোনো মানে অর্থ লোভ আর, সেই লোভের ফলেই যুদ্ধ হয়, আত্মীয় স্বজনের মাঝে বিচ্ছেদ ঘটায়। এই টাকা, টাকা তুমি দেখতে গোল, তোমার মাঝে এই গণ্ডগোল, টাকা তুমি যাচ্ছ কোথা, পীড়িত যথা, আসবে কবে, বিচ্ছেদ যাবে, এই হচ্ছে টাকা। আপনি যদি বাড়িতে টাকা দিতে না পারেন, বাড়ির আপনি কেউ নন, আর যদি টাকা দিতে পারেন, আপনি সবচেয়ে প্রিয়। যে যত দিতে পারবে সে তত প্রিয়, সেই ছেলে বেশি ভালো যে ছেলে বেশি উপার্জন করে, আর সেই জামাই বেশি ভালো যে জামাই বেশি শ্বশুর শাশুড়িকে দিতে পারে, তাই না? যে যত দিতে পারবে সে তত ভালো। ভালো হওয়ার একটাই হচ্ছে কারণ, আপনি বেশি দিতে পারেন, খালাস। আপনি নামাজ পড়েন না, আপনার পরহেজগারি নেই, আপনি দিনদার নন, আপনি লোকের সাথে এমন ব্যবহার করেন যে ব্যবহার পছন্দ করেন না, আপনার যোগ্যতা নেই, আপনার এলেম নেই, কিচ্ছু দেখার নেই, যদি আপনি দিতে পারেন তাহলেই আপনি ভালো জামাই, যদি আপনি দিতে পারেন তাহলেই আপনি ভালো ছেলে। কথা ঠিক না ভুল? একদম বাস্তব। আর কিচ্ছু দেখে না, টাকা হলো সব কিছুই। সুতরাং বুঝতেই পাচ্ছেন, টাকা তুমি যাচ্ছ কোথা, পীড়িত যথা, আসবে কবে, বিচ্ছেদ যাবে, তার মানে এমন অবস্থা যে বিচ্ছেদ হওয়ার সময় টাকা হচ্ছে না তখন বিচ্ছেদ, টাকা পাচ্ছেন না তখন বিচ্ছেদ, ঘটছে না ঘটছে না অবশ্যই। কহিল ভিক্ষার ঝুলি টাকার থলি রে, আমরা কুটুম্ব দোহে ভুলে কি গেলি রে, থলি বলে কুটুম্বিতা তুমিও ভুলিতে, আমার যা আছে গেলে তোমারও ঝুলিতে, তাই না? যখন মানুষের দারিদ্র আসে, কথা আপনারা শুনেছেন বারবার, অভাব যখন দরজা দিয়ে প্রবেশ করে, সেই ঘর থেকে ভালোবাসা জানলা দিকে লাফিয়ে পলায়ন করে, খুব খারাপ জিনিস অভাব। সুতরাং যেমন অভাব ভালো না, তেমনি ধনলোভও ভালো না, মাঝামাঝি আমাদেরকে থাকতে হবে। টাকার লোভ যারই মাঝে আছে তারই মনে মাঝে অশান্তি আছে, টাকার লালসা তাকে অন্ধ বধির করে তোলে, ফলে হারাম ও হালালে তমিজ সে করতে সক্ষম হয় না, আর তার জন্যই সে হারাম করে পরিণত হয়ে বসে। ফাল্লাহুল মুস্তাআন, আল্লাহ আমাদেরকে না গরিব রাখুন আর না এমন ধনী করুন যাতে আমরা অহংকারী হয়ে যাই এবং সেই ধনবত্তার ফলে আমাদের ধ্বংস নেমে আসে। আল্লাহুম্মা কফিনা বিহালালিকান হারামিক ওয়া আগনিনা বিফাযলিকা আম্মান সিওয়াক। আর সামান্য সময় আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে কোনো ব্যক্তি শরীয়ত অনুযায়ী ধনী হয়েছে তো তবুও কি 500 বছর পরে জান্নাতে যাবে, বা কোনো ব্যক্তি ধনী হওয়ার পর শরীয়ত বিরোধী আর কাজ করছে না, তিনিও কি 500 বছর পরে জান্নাত যাবে? নিশ্চয়ই না। যে ব্যক্তি শরীয়ত সম্মতভাবে ধনী হয়েছে, শরীয়ত সম্মতভাবে মাল ব্যয় করেছে, শরীয়ত সম্মতভাবে উপার্জন করেছে, শরীয়ত সম্মতভাবে ব্যয় করেছে, তার হিসাব সহজ, কতটুক জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, ক্লিয়ার। যদি শরীয়ত সম্মতভাবে হয়, শরীয়ত সম্মত মানে কি, তার কোনো সমস্যা নেই, অত হিসাব কিসে কঠিন হবে, কিছুই হবে না। শরীয়ত সম্মতভাবে হালাল পথে মাল অর্জন করেছে, হালাল পথে ব্যয় করেছে, জোহর থেকে আসরের সময় খালাস, মোমেন তুমি, মোমেন সাধারণ মোমেনের মতো, তারপর তুমি যাও বান্দা আমার বেহেস্তে যাও, তাই না? সুতরাং সবসময় চেষ্টা করতে হবে আমাদেরকে যেন আমরা হালাল পথে মাল অর্জন করতে পারি এবং হিসাব যেন ক্লিয়ার রাখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকালীন কি ঋণী অবস্থায় অথবা বন্ধক রাখা অবস্থায় মারা গেছেন? এটা আমার প্রশ্ন। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন ইন্তিকাল করলেন তখন তার লৌহ বর্ম এক ইহুদির কাছে বন্ধক ছিল, তার মানে ঋণ অবস্থায় মারা গেছে। ইহুদির কাছে 75 কেজি জবের বিনিময়ে বন্ধক রেখেছিলেন নিজের লৌহ বর্ম। আল্লাহর নবীর অবস্থা তো নিশ্চয়ই আপনারা শুনেছেন, আল্লাহ নবীর ঘরে মাসের পর মাস খাবার যুক্ত না, কারণ আল্লাহ নবী সেরকম চাননি। ইচ্ছা করলে তো উহুদ পাহাড়কে সোনা করে দেওয়া হতো, চাননি। ওই যে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ধন চাননি, কিন্তু একদিকে আপনার দাউদ নবী, সুলেমান নবী রাজা ছিলেন, তাই না? নবীদের মধ্যেও দুরকম ছিলেন। আল্লাহ নবীও ধন পছন্দ করেননি। উহুদ পাহাড়কে বলা হলো সোনা করে দেবো, না দরকার নেই। ওই সাফাকে বলা হলো সোনা করে দেবো, না তা দরকার নেই। আমি মিসকিন হয়েই থাকতে চাই, মিসকিনদের সঙ্গে থাকতে চাই। মানুষের মাঝে যখন মুসলমানরা প্রথমে ইসলাম গ্রহণ করলো, তখন বুঝতেই পারছেন অধিকাংশ গরিব, এবং আসহাবে সুফফা, আসহাবে সুফফার এমন অবস্থা যে তাদের পেটে খাবার জুটত না। আবু হুরায়রা বলছেন, কখনো কখনো খিদেতে আমি পড়ে থাকতাম আর লোকেরা আমাকে পাগল ভাবত, খিদের যন্ত্রণায় লোকে আমাকে দেখে পাগল ভাবত। আল্লাহর নবীর কাছে যে হাদিয়া আসতো, সেই হাদিয়া থেকে তিনি এবং তার স্ত্রীদেরকে পান করাতেন, খাওয়াতেন, বাকি যেটুকু বাঁচলে তাহলে আমাদেরকে দিতেন, সেখান থেকে আমরা খেতাম। কখনো কখনো আল্লাহর নবীর এক চান দুই চান পার হয়ে গেল, আল্লাহর নবীর ঘরে চুলো জ্বলে না। চুলো জ্বলে না মানে না রুটি পাকানো হয়েছে আর না কোনো খাদ্যর গোস্ত পাকানো হয়েছে। তো জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা কি খেতেন, তো বলছে দুই কালো জিনিস, পানি আর খেজুর। এই অবস্থা ছিল আল্লাহর নবীর, এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা শুধু হালাল পথে রুজি অর্জন করতে পারি, উপার্জন করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।